الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين গত দর্শে কিতাবুন নিকাহ থেকে আলোচনা করেছিলাম আত-তারগীব আত-তারহীব থেকে আজকে কয়েকটি হাদিস সে অনুচ্ছেদ থেকে আলোচনা পেশ করছি বলছেন হাফিজ মুনজিরি রাহিমাহুল্লাহ وعن علي بن أبي طالب رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال له يا علي إن لك كنزا في الجنة وإنك ذو قرنيها فلا تتبع النظرة النظرة فإنما لك الأولى وليست لك الآخرة رواه أحمد علي بن أبي طالب تكبر نتوت তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন হে আলী তোমার জন্য জান্নাতে একটি গুপ্ত ধন রয়েছে আর তুমি জান্নাতের দুই কিনারার মালিক অধিবাসী তার মানে জান্নাতে তুমি যেখানে চাইবে সেখানে যেতে পারবে অতএব لا تتبع النظرة النظرة দৃষ্টি একটা পড়ে গেলে আবার তুমি দৃষ্টি ফেলবে না فإنما لك الأولى কারণ তোমার প্রথমটা তোমার পক্ষে وليست لك الآخرة দ্বিতীয়টা তোমার পক্ষে না মানে যদি কোনো নারীর উপর দৃষ্টি পড়ে যায় তাহলে দ্বিতীয়বার আর তুমি দৃষ্টি ফেলবে না কারণ প্রথমবার তোমার দৃষ্টি পড়েছে অনিচ্ছায় আর দ্বিতীয়বার যদি থাকা দিলে ইচ্ছা স্বেচ্ছায় হয়ে যাবে তাই প্রথমবার তোমার পক্ষে আর তৃতীয়বার দ্বিতীয়বার তোমার বিপক্ষে এমনি ভাবে অন্য রবায়াতে সেম এটি কিন্তু এই কানজের কথা নাই আর কি জান্নাতের একটি গুপ্তধন রয়েছে ওই অংশ নাই ওই অংশে বলেছেন قال رسول الله صلى الله عليه وسلم لعلي يا علي لا تتبع النظرة النظرة فإنما لك الأولى وليست لك الآخرة قال الترمذي حديث حسن غريب لا نعرف إلا من حديث شريك شيخ ناصر الدين الألباني أي أبي حديث كي حسن بريتن الله رسول صلى الله عليه وسلم عليك بريتن لا تتبع النظرة النظرة دشتير بور أبارت من دشتير في المنى أني بوتن بار دشتير جواب الله কারণ প্রথমটা তোমার পক্ষে আর দ্বিতীয়টা তোমার পক্ষে নয় তাইলে বুঝে গেল দৃষ্টির হেফাজত জরুরি চোখের হেফাজত জরুরি চোখের হেফাজত যদি না করো আর সেই ফাঁদে পড়ে যাও তাহলে তুমি বড় গুণায় লিপ্ত হয়ে যেতে পারো আস্তাগফিরুল্লাহ এই জন্য মাঠে ঘাটে যেখানেই আমরা যাব বাজারে সর্বত্রই অবশ্যই আমাদেরকে চোখের হেফাজত করতে হবে এমনি ভাবে হারামাইন তাহলে মক্কা মদিনা যায় ওখানে তো অবস্থা আরো খারাপ তাই সবসময় এমনকি তোয়াফ নিজের চোখের হেফাজত জরুরি সফা মারওয়া সাই চোখের হেফাজত জরুরি মক্কার আশপাশে হারামে সালাত আদায় করছেন অবশ্যই চোখের হেফাজত জরুরি সকলকে অবশ্যই সেদিকে খেয়াল রাখা দরকার পরের যে হাদিস সে হাদিস বলছেন হাফিজ মুনজির রহমতুল্লাহ আলাইহি رواه مسلم والبخاري باختصار وابو داود والنسائي مسلم امام مسلم اللي قرشن امام بخاري رحمه الله شم كيف تقرا اللي قرشن ابو داود ابن النسائي حديثটি হলো আবু হুরায়রা رضي الله عنه বর্ণনা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন كتب على ابن ادم نصيبه من الزنا فهو مدرك ذلك لا محاله আদম সন্তানের উপর জিনার অংশ জিনার অংশ গলত কাজের অংশ তার একটি অংশ লিখা হয়েছে সে এটা অবশ্যই সে পাবে তার এই অংশটা এবারে যে জিনার অংশ কিরকম ফাল আইনানি জিনাহুমা নাযর দুই চোখের জিনা হলো দৃষ্টি দেখা ওয়াল উযুনানি জিনাহুমা ইসতিমা দু কানের জিনা হচ্ছে শোনা আস্তাগফিরুল্লাহ গান বাদ্যযন্ত্র কত মানে গান আছে যেগুলো একদম গলত তাই না, সেক্সের সাথে সম্পর্কিত। আউযুবিল্লাহ, কথিত ভালোবাসার প্রেমের সাথে সম্পর্কিত বেশিরভাগ তুই এগুলি গলত। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওয়াল উযুনানি জিনাহুমাল ইস্তিমা', চোখের জিনা দেখা, আর কানের জিনা শোনা। ওয়াল লিসানু জিনাহুল কালাম, জিহ্বার জিনা হচ্ছে কথা। ওয়াল ইয়াদাহু ওয়াল ইয়াদু জিনাহুল বাস, হাতের জিনা হচ্ছে ছোঁয়া, স্পর্শ করা, ধরা। ওয়াল রিজলা ওয়াল রিজলু জিনাহুল খুতা, পায়ের জিনা হচ্ছে চলা, পদক্ষেপ। ওয়াল কলবু ইয়াহওয়া ওয়া ইয়াতামান্না, মন মনে খাহিশাত ওই ভাব এর উদ্রেক হয়, আর মন কামনা করে, কামনা বাসনা করে, এটা হলো এক প্রকার জিনা। ওয়া ইউসাদদিকু যালিকাল ফারজ আও ইউকাযযিবুহু, আর এটার সত্যায়ন করে লজ্জাস্থান কিংবা অস্বীকার করে, দুইটা থেকে একটা। এবারে যদি এইসব করে তারপরে লাস্টে যদি সে এগুলো সব হচ্ছে সহিরা গুনাহ, সব জিনা এর অন্তর্ভুক্ত অংশ, কিন্তু একদম লাস্ট যদি কবিরা গুনাহ থেকে বেঁচে যায় আল্লাহর ভয়ে, আল্লাহ সব মাফ করে দিবে। ইন তাজতানিবু কাবায়িরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান করিমা। রব্বুলাচন সূরা নিসা 5 নম্বর পারা শুরুতে, যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো, আমি যা তোমাদেরকে নিষেধ করেছি তা থেকে যদি তোমরা বাঁচো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তাহলে আমি তোমাদের সগীরা গুনাহ মাফ করে দেব। ওয়া নুদখিলকুম মুদখালান করিমা, আর উত্তম প্রবেশস্থলে তোমাদেরকে, সুন্দর প্রবেশস্থল স্থলে আমি তোমাদেরকে প্রবেশ করাবো, তার মানে জান্নাতে প্রবেশ করাবো। তাই অবশ্যই এই সব যেগুলো হচ্ছে মেইন কবিরা, ওগুলো তুই বাঁচার জন্য ওগুলোর হেফাজত জরুরি, চোখের হেফাজত জরুরি। হ্যাঁ, কারণ জিনা একটা অংশ বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাতের হেফাজত জরুরি, কানের হেফাজত জরুরি, জিহ্বার হেফাজত জরুরি, পায়ের হেফাজত জরুরি, মনে যেন কুমন্ত্রণা আসছে এরও হেফাজত জরুরি, যেন আমি বড় গুনায় লিপ্ত না হই, কবিরা গুনায় যেন লিপ্ত না হই, আল্লাহ আমাদের হেফাজত করো। তাই সবসময় রবের কাছে দোয়া, আল্লাহুম্মা জান্নিবনা মুনকারাতিল আখলাক ওয়াল আ'মাল ওয়াল আহওয়া ওয়াল আদওয়া, اللهم اني اعوذ بك من منكرات الاخلاق والاعمال والاهواء والادواء, يا الله আমি তোমার কাছে আশ্রয় চাই منكرات الاخلاق, অসৎ চরিত্র থেকে, অনৈতিকতা থেকে, অনৈতিক আচরণ থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই। والاهواء মানে والاعمال, অসৎ কাজ থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই। والاهواء মনের খাহিশাত, প্রবৃত্তির তাড়না থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই। আল্লাহুম্মা জান্নিবনি মুনকারাতিল আখলাক ওয়াল আ'মাল ওয়াল আহওয়া ওয়াল আদওয়া, হে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, অসৎ চরিত্র থেকে বাঁচাও, ওয়াল আ'মাল অসৎ আমল থেকে বাঁচাও, এবং কুপ্রবৃত্তির তাড়না থেকে বাঁচাও, ওয়াল আদওয়া কঠিন রূপ থেকে তুমি আমাকে বাঁচাও। দোয়া মাসউর, আমাদেরকে এইসব দোয়া শিখা দরকার। আর হ্যাঁ, বস দোয়া বাংলায় করলে তো অসুবিধা নেই, আল্লাহ তো সব ভাষাই বুঝে, বাংলাও বুঝে, উর্দুও বুঝে, সব জানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সবই আল্লাহর নির্দেশন, সবই আল্লাহর সৃষ্টি। ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলামিন, আল্লাহর নির্দেশন অন্তর্ভুক্ত হচ্ছে নিদর্শনাবলী, সাত আসমান সাত জমিনের সৃষ্টি, এবং তোমাদের ভাষার ব্যবধান, ভাষার পরিবর্তন বেশ কম, তোমাদের রঙের বেশ কম, জিহ্বার বেশ কম, ভাষার বেশ কম, এই সব হচ্ছে আল্লাহর নিদর্শন, সুবহানাল্লাহ বিহামদি। তাই আপনি যে কোনো ভাষায় দোয়া করতে পারেন রবের কাছে, কোনো বাধা নেই। আল্লাহ আমাদের সকলের হেফাজত করুন। এই দুটি বা তিনটি হাদিস পাঠ করলাম এই দর্শে সংক্ষিপ্ত। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই সব কুকাজ থেকে আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করেন। আমাদের সকলের মন যেন আল্লাহ পাক ফ্রেশ করে দেন, সগীরা কবীরা সব রকমের গুনাহ থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে বাঁচান। ওসল্লি আল্লাহুম্মা ওয়াসাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।